Mundofonías. Mundofonías. And the humankind, as the flute play a picture in your mind. You need to understand the goodness of one's heart. Some enlightened beings have walked the earth, mad they were cold with such mirth. Only when they died did they realize their wise soul. Each being must play their role in life, feel the glory of the humankind, and realize that the ultimate truth is in the goodness of our soul. Oh, the goodness of my heart. Be good just by looking good. If you don't carry the love in your heart, the ignorant will live each true day till death do us part. What? কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা সাধন ভজন জনে মেরে মত জনে মেরে মত দিয়ে বিসর্জন ভবা পাগলার সাধন ভজন জনে মেরে মত দিয়ে বিসর্জন বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, ওরে মানুষ পটে নাহি পটে, ওরে মানুষ পটে নাহি পটে মন ছবি বাসি বাজাই, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়, বলে কয়ে মানুষকে কি সাধু করা যায়। ¿Qué tal? ¿Cómo estáis? Bienvenidos a Mundofonías, bienvenidas a esta emisión, a este programa dedicado a disfrutar y a descubrir los sonidos, las músicas más interesantes de nuestro planeta, músicas de raíz popular. Y hemos comenzado con música que nos llega desde la India, desde Bengala. Hace un año exactamente el equipo de Mundofonías, los que hacemos este programa, Araceli Tsigane y Juan Antonio Vázquez, nos encontrábamos allí precisamente en Bengala, en la India, asistiendo al festival Fakir Utsav, celebrado en una pequeña aldea del estado de Bengala Occidental, la aldea de Gorbanga, donde habitan al menos unos 100 fakires, es decir, intérpretes dedicados a las artes musicales con esa connotación filosófica y existencial que tienen los fakires acerca de la bondad humana, etcétera, etcétera. Y bueno, pues nos ha entrado un poco la morriña, la nostalgia. Y teniendo en cuenta que en estas fechas se ha celebrado hace muy poquito la edición correspondiente a este año del Festival de los Fakires. Allí, por ejemplo, ha estado como artista invitado Susmit Bose, a quien le acabamos de escuchar con precisamente un disco que grabó con distintos músicos fakires o bauls, como también se les conoce. Concretamente, en esta pieza era esa estupenda voz de Shritikona la que, junto con Susmit Bose, interpretaban esta pieza, Goodness of One's Heart, la bondad del corazón de uno. Este intérprete, este cantautor indio, bengalí, Susmit Bose, pues va en una línea quizá más cercana a los cantautores occidentales, cantando en inglés, y hace aquí una colaboración con los músicos baul, los músicos fakires, realmente interesante. Pues bien, durante el programa de hoy vamos a seguir escuchando bastante música que nos llega desde Bengala, desde las Bengalas, podríamos decir. Ya sabéis que Bengala está dividida en dos partes, una pertenece a la India, Bengala Occidental, y otra es un estado independiente, Bangladesh. Pues allí también estaremos, pero de momento nos quedamos en Bengala Occidental, nos seguimos quedando con los fakires. Aquí está Babu Fakir. খাজা বাবা মারে হাবা মারে হাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারে হাবা মারে হাবা গেয়েছিলেন নবীর গুণগান কেন এত মলিন একদিন আমার বদন কেন এত মলিন, খা যাই কই পিড়ে রে তিনদিনিও নাহারে, খা যাই কই পিড়ে রে তিনদিনিও নাহারে, রুহের খোরা কামার শামা গান, খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা, গেয়েছিলেন নবীর গুণগান, গেয়েছিলেন নবীর গুণগান। পীরে কই খাজারে গানি গে শোনাও মোরে, হৃদয় আমার পেরেশান, পীরে কই খাজারে কানি গে শোনাও মোরে, আশেক হৃদয় আমার পেরেশান, খাজা বাবা গানে তোলে পীরে নাচে তালে তালে, খাজা বাবা গানে তোলে পীরে নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান, খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা, গেয়েছিলেন নবীর গুণগান, গেয়েছিলেন নবীর গুণগান। পীরের হাতে লাঠি দিয়া জমিনটা লয় থামায়া, পরে দিয়া ঠেকায় লই আসমান, পীরের হাতে লাঠি দিয়া জমিনটা লয় থামায়া, ডান হাতু পরে দিয়া ঠেকায় লই আসমান, পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে যায় ফানা ফিলার রাহে কুরবান, খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা, গেয়েছিলেন নবীর গুণগান, গেয়েছিলেন নবীর গুণগান। কানা মারেশকের গাজা গাইলে হয় রুহু তাজা, গাইলে পাই সাজা বাঁচে না প্রাণ, কানা মারেশকের গাজা গাইলে হয় রুহু তাজা, না গাইলে পাই সাজা বাঁচে না প্রাণ, আবুল কয়ে গানে আশেক মাসে কে মিলে, আবুল কয়ে গানে আশেক মাসে কে মিলে, আশেক মাসে কে মিলে শুদ্ধ করি প্রাণ, খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা, গেয়েছিলেন নবীর গুণগান, গেয়েছিলেন নবীর গুণগান, খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা, গেয়েছিলেন নবীর গুণগান, গেয়েছিলেন নবীর গুণগান, গেয়েছিলেন নবীর গুণগান। বাবু ফকির, otro de los faquires de la aldea de Gorbanga que escuchábamos en esta pieza y que, bueno, pues nos trae esas evocaciones. Y a continuación, después de Babu Fakir, otro faquir, Armán Fakir. দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল কা música tan curiosa. ¿Pero qué será? Esto que escuchas debe ser, sin duda, el afamado programa Mundofonías. ¡Anda! Pues me gusta. Mundofonías. Músicas de todo el mundo, para todo el mundo. আকাশটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, বড় পিড়ি ঘামছিল কেন, সেই দিন সেই দিন গান গেছি লেখা যা, যেদিন গান গেছি লেখা যা, যেদিন আল্লাহ নবীজির গান, পীরের আউলিয়া সে তো জ্ঞানীহীন জ্ঞানীহীন আল্লাহ নবীজির গান প্রিয়লিয়ার সং যে বলে হারাম সে তো জ্ঞানীহীন জ্ঞানীহীন নাও বুঝে ভেদ বিধান হারাম তোমরা বলছো কেন নাও বুঝে ভেদ বিধান হারাম তোমরা বলছো কেন এই গান শুনে নবীর ইয়াসিন ইয়াসিন গান গেছি লেখা যা দিদিন গান গেছি লেখা যা দিদি Seguís en Mundofonías, estamos escuchando música que nos llega desde la India, concretamente desde Bengala, y en estos primeros minutos música de los faquires, principalmente de los faquires de Gorbanga, localidad donde se celebra año tras año el Fakiri Utsav, el festival de los faquires. Como os comentábamos en la edición del año pasado, pues tuvimos la oportunidad estupenda y maravillosa de poder asistir el equipo de Mundofonías por allí, y bueno, pues aquí seguimos evocándolo con sus músicas. Oíamos ahora a otro de esos faquires, Golam Fakir, y vamos a continuar con un artista que procede de Calcuta, la ciudad de Calcuta, y que en muchas ocasiones ha colaborado con estos músicos faquires. Ella es Devalina Boumik, y en este año 2014 ha publicado su primer disco en solitario, disco también impulsado por Banglanatak.com, que es la sociedad, la institución que impulsa pues estas actividades como el Festival Fakir Utsav, otros festivales como el Sufi Sutra en la propia ciudad de Calcuta, y también edita discográficamente a algunos de estos artistas, también como por ejemplo el disco de Devalina Boumik. Esta pieza se titula Krishno Preme. কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী কি দিয়ে জুড়াই বলো সুখী। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। কে বুঝবে অন্তরের ব্যথা, যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, সেই দেশেতে যাব নিয়ে ফুলের মালা। যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা, নগর গায়ে ঘুরব আমি যোগিনী বেশ ধরি। কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। যদি দেখে থাকো খবর দিও তারে, নইলে আমি প্রাণ ত্যাগিব যমুনার জলে। তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে, নইলে আমি কালা চাঁদকে হারাইয়ে হইলাম যোগিনী, কত দিবা মিশি গেল কেমনে জুড়াই প্রাণী। কালা চাঁদকে হারাইয়ে গালন বলে যুগ Escuchábamos a Devalina Bhoumik desde la India, desde Bengala, desde Calcuta concretamente. Esta pieza forma parte de su primer disco en solitario, Krishno Preme. Como os comentábamos, pues tuvimos la ocasión de conocerla y de verla en directo en el festival Fakir Utsav de la localidad de Gorbanga y también en el Sufi Sutra de Calcuta. El festival Sufi Sutra de Calcuta, que lleva ya funcionando pues bastantes años, el año pasado se convirtió en un festival itinerante, estuvo en diversas ciudades y este año lo vuelve a ser. Se celebra en Calcuta entre el 6 y el 8 de febrero y en Goa, al otro lado del país, a miles de kilómetros prácticamente, el 2 y el 4 de febrero, un poquito antes. Y se complementa también con otro festival con el nombre de Sufi Fest, que tiene dos ediciones, una en Dhaka, la capital de Bangladesh, entre el 27 y el 29 de enero, y otra en Nueva Delhi, la capital de la India, entre el 10 y el 11 de febrero. Prácticamente son los mismos grupos los que participan, y entre diversas participaciones internacionales, desde Egipto, Túnez, Dinamarca, Marruecos, desde diversos lugares también de la India, se mostrará sobre los escenarios una experiencia que une precisamente a músicos de Bengala y de Goa. Goa, que está, como decimos, en la costa occidental de la India, antigua colonia portuguesa, todavía hay bastantes restos del pasado colonial portugués, muchos de sus habitantes tienen apellidos portugueses, y bueno, pues hay esa combinación de músicos de esos dos territorios, en el cual pues también nos encontramos de nuevo a Devalina Bhoumik, entre muchos otros. Nos vamos a quedar con una de las piezas de este proyecto, East West Local, es el nombre que se le ha dado a este proyecto, y vamos a quedarnos con una de sus músicas. También aquí nos encontramos a alguno de los fakires, como Ghulam Fakir, a quien escuchábamos antes. Y esta pieza se titula Nuka. छेड़ दे नौका माझी जाबो मुदीनाए ए बार छेड़ दे नौका माझी जाबो मुदीनाए ए बार छेड़ दे Hay en la radio que es el que a ti te entretiene. Pues Mundofonías tiene que ser. Pues vaya fácil que es. Ya ves. পাখি দিয়ে প্রাণের পাখি জুড়ে গেল আর এলো না, পাখি দিয়ে প্রাণের পাখি জুড়ে গেল আর এলো না, কুদিয়ে চলে গেল, কুদিয়ে চলে গেল, কোথায় গেল প্রাণ মরে না, পাখি দিয়ে প্রাণের পাখি জুড়ে গেল আর এলো না। বলো সখী কোথায় যাব, কোথায় যাব, বলো সখী কোথায় যাব, কোথা গেলে পাখি পাব, পুলিশে কি খবর দেব, পুলিশে কি খবর দেব, বলো তো জানাই গে থানা, ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। এমন ধনীকে শহরে আমার পাখি রাখবে ধরে, এমন ধনী কে শহরে আমার পাখি রাখবে ধরে, দেখলে পরে মেরে ধরে, দেখলে পরে মেরে ধরে, কেড়ে নেব প্রাণ ময়ে না, ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, কুদিয়ে চলে গেল, কোথায় গেল প্রাণ মরে না, পাখি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, পাখি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, পাখি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না। Seguimos en Mundofonías, seguimos en Bengala. Escuchábamos ahora la música de otro de los intérpretes que nos llegan desde allí. En este caso era Arijit Chakraborty. Y vamos a continuar ahora con una voz femenina. También nos llega desde Bengala. Su disco también ha sido publicado por Banglalatak.com. Y bueno, aparece todo escrito en lengua bengalí, con los caracteres del alfabeto de esa lengua. Y bueno, pues hay que rebuscar un poquito para encontrar las referencias para poderos presentar esta música. Sumana Chowdhury es a quien escuchamos ahora mismo. La pieza se llama Nisha L'Águilo Rey. Ahí teníamos a Sumana Chowdhury, Nisha L'Águilo Rey, en la pieza que nos acercaba esta intérprete bengalí de Bengala Occidental, la parte de ese territorio que ha quedado dentro de las fronteras de la India después de la separación de la India en el momento de la independencia. Ya sabéis que en ese momento, en 1947, si no recuerdo mal, se dividió en dos estados, uno con mayoría de población musulmana, que fue Pakistán, otro con mayoría de población de religión hinduista, que fue la India. Pakistán se componía de dos partes, una era el Pakistán Occidental y otra el Pakistán Oriental. El Pakistán Occidental es el actual Pakistán y el Pakistán Oriental, después de una guerra de independencia, pues se constituyó en un estado nuevo, separado de la otra parte de lo que era Pakistán, y fue bautizado como Bangladesh. Ese territorio de Bangladesh es uno de los más pobres del mundo, como sabéis, pues ahí llegan noticias tremendas de las condiciones en las que vive la gente, y desde luego también viajar a aquellos territorios es una experiencia bastante fuerte en ese sentido, ver la pobreza tremenda y la desigualdad. En ese sentido también cobran mucho valor labores como las que desarrolla la gente de organizaciones como Banglanatat.com para impulsar las artes y la creación popular, y que eso sea motivo de, bueno, pues de ganarse la vida a la gente más dignamente. El caso es que nosotros estábamos hablando de Bangladesh, y es que allí nos vamos precisamente para escuchar también ejemplos de esa música. Como decimos, Bangladesh, Bengala Occidental, en realidad es el mismo país, la misma lengua bengalí, separados por esos motivos políticos que os he comentado. Pues bien, esos territorios que comparten esa misma lengua y cultura son los protagonistas en esta edición de Mundofonías, un programa que hacemos desde Madrid, Araceli Chigane y Juan Antonio Vázquez, que se emite, como sabéis, a través de 36 emisoras en todo el planeta y con el que podéis contactar a través de nuestro correo electrónico radio@mundofonias.com, visitar nuestra página web mundofonias.com, donde tenéis información de todos los programas, los títulos de las canciones y los artistas que por aquí van sonando, aparte de la oportunidad de escuchar siempre que queráis esos programas. Y nos vamos a quedar ahora con una artista de Bangladesh. Se llama Farida Parveen, que canta precisamente canciones de Lalon Shah, o Lalon Fakir, uno de los impulsores de la filosofía Fakir, que vivió entre los siglos XVIII y XIX, y que se dice que llegó a componer unas 10.000 canciones, nada menos, de las cuales pues entre 2.000 y 3.000 parece que de alguna manera se les puede seguir la pista todavía. Aquí tenemos una de ellas, Bedeche Emon Gar. Estos últimos discos, que vienen desde Bangladesh, están publicados por otra organización, por Bengal Foundation. Hasta la próxima edición de Mundofonías. ¡Salud! Bedeche emon ghor, bedeche emon ghor, shunner upor pojjota kore, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পৌঁছতা ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পৌঁছতা করে ধন্য ধন্য to change.